السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يوم ينفخ في الصور فتأتون أفواجا. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত মেহরবানি করে অত্যন্ত ভালোবেসে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মারকাজুল উলুম আল ইসলামিয়া মসজিদে আসার তৌফিক ইনায়াত করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমায় জাহান্নামের উপরে আলোচনা পেশ করেছিলাম। মূলত জান্নাত জাহান্নাম এগুলো কোরআন এবং হাদিস দ্বারা যেমন প্রমাণিত তেমন যুক্তিসঙ্গত কারণেও এগুলো আবশ্যক। দুনিয়াতে মানুষ অনেক বড় অন্যায় করে, একজন লোক অন্যায় করতেই থাকে, দুনিয়াতে তার কোনো শাস্তি হওয়ার সুযোগ নেই, সে অনেক বড় প্রভাবশালী, অনেক ক্ষমতার মালিক, শেষ পর্যন্ত এই মজলুম মানুষগুলো বলে যে আল্লাহ বিচার করবেন। এমনিভাবে একজন মানুষ একশো লোককে যদি হত্যা করে, দুনিয়ার বিচারে তাকে একবারই বিচার করে তাকে ফাঁসি দেওয়া যাবে, তাকে হত্যা করা যাবে। আরো যে 99টা সে খুন করল, এর শাস্তি কে দিবে? অপরদিকে একজন মানুষ আল্লাহর দিনের জন্য অনেক বড় কোরবানি এবং ত্যাগ পেশ করল, মানুষ তাকে হয়তো একটা বড় ধন্যবাদ দিল, দুনিয়ার সবচেয়ে বড় পুরস্কার দিল, এ পর্যন্তই সম্ভব। এজন্য মানুষের পক্ষে যথার্থ পুরস্কার দেওয়াও সম্ভব না, মানুষের পক্ষে যথার্থ পরিমাণ শাস্তি দেওয়াও সম্ভব না। এই যথার্থ পুরস্কার দেওয়ার জন্য এবং যথার্থ পরিমাণ অন্যায় শাস্তি দেওয়ার জন্য যে পুরস্কার এবং শাস্তির ঘোষণা আল্লাহ দিয়েছেন তাই হচ্ছে জান্নাত এবং জাহান্নাম। আল্লাহর পুরস্কার হচ্ছে জান্নাত, আল্লাহর শাস্তি হচ্ছে জাহান্নাম। আমরা জান্নাত জাহান্নাম সম্পর্কে আলোচনা করেছি, আজকে জাহান্নাম সম্পর্কে আরো কিছু আলোচনা। কোরআনুল কারীমের সূরা নাবার 18 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা। সেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে, তখন তোমরা দলে দলে আসবে। দলে দলে আসবে এর মানিতে কি? দুনিয়াতে মানুষ যেভাবে বিভিন্ন দলে বিভক্ত, কিয়ামতের মাঠে এরকম দলে দলে আসবে। এটা আমরা গত জুমা আলোচনা করেছিলাম। কোরআনের আয়াত আছে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। সেদিন সকল মানুষকে তাদের ইমাম, এখানে ইমাম অর্থ নেতা, ইমাম অর্থ আমলনামা, ইমাম অর্থ সে যাকে অনুসরণ করেছিল, পীর ফকির সবগুলি আসবে। সেদিন কিয়ামতের মাঠে মানুষদেরকে তাদের ইমামের নেতৃত্ব ডাকা হবে, আর এইটা দিয়েই বিভিন্ন রকমের পীর ফকিররা দলিল পেশ করে, যার কোন ইমাম নেই, যার কোন নেতা নেই, সে কি করে আসবে? কারণ ডাকা হবে প্রত্যেক ইমামের নেতৃত্বে। এটার উত্তর আমি বলেছিলাম যে ঠিক আছে, ওই দিন তোমরা তোমাদের পীর, তোমাদের নেতা তাদের নেতৃত্বে চলে যাবে, ওই মাঠে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থাকবেন কিনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেহেতু থাকবেন, তোমরা তোমাদের ইমামদের নেতৃত্বে চলে যাবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থাকবেন, আমাদের যাদের কোন নেতা নাই রাসূল ছাড়া, আমরা তার নেতৃত্বে জানাতে যাব ইনশাআল্লাহ। পরিষ্কার, সুতরাং যারা দেশে বসে যারা বর্তমানে বিভিন্ন দল তৈরি করছে, চাই সে ধর্মীয় দল হোক, চাই সে রাজনৈতিক দল হোক, নেতা নেত্রী হোক আর পীর হোক, যেই রকমের নেতার যে হোক না কেন, প্রত্যেকেই দল তৈরি করেছে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হয়ে না। সুতরাং যারা বিভিন্ন তরিকা তৈরি করে মুসলিম জাতিকে বিচ্ছিন্ন করলো, তারা আল্লাহর আয়াত অমান্য করেছে, বিভিন্ন নেতা তৈরি করেছে। এরকম ভাবে রাজনীতির ক্ষেত্রে যারা বিভিন্ন দল তৈরি করেছে তারাও এর অন্তর্ভুক্ত। কেউ দুইটাকে সমন্বয় করেছে, একসাথে ধর্মীয় দিক থেকেও তরিকা তৈরি করেছে, আর একদিকে একই সাথে গণতন্ত্র করে। এরকম একজন পীরের নাম বলা যায় চলমনার পীর। একদিকে তিস্তিয়ে সাবেরিয়া তরিকা হচ্ছে, আর একদিকে আবার গণতন্ত্র ভোট আর জোট হচ্ছে। এগুলোকে বলে খুশরা হে আল্লাহ বি শয়তান বি নারাজ না হো, হজ্জে কাবা ভিকিয়া গঙ্গা কাছে নাম ভিলিয়া, খুশরা হে আল্লাহ বি শয়তান বি নারাজ না হো। কাবায় গিয়ে হজ করে আবার পূজার সময় গঙ্গায় গিয়ে স্নান দেয়, উদ্দেশ্য যেন আল্লাহ খুশি থেকে, শয়তান যেন অসন্তুষ্ট না হয়। কিয়ামতের মাঠে এরপরে পাপীদের বিভিন্ন আমলের কারণে বিভিন্ন গ্রুপ হবে। আসির আদওয়াউল বায়ান ফি ইদাহিল কোরআন বিল কোরআন, আল্লামা আসমকীতি রহমাতুল্লাহ লেখা একটা তাফসীর কিতাব আছে, এই তাফসীরের ভিতরে সূরা নাবা 18 নম্বর আয়াত তাফসীর করতে গিয়ে বলেন যে কিয়ামতের মাঠে মানুষদেরকে 10 শ্রেণীতে বিভক্ত করা হবে। বাদহুম আলা সূরাতুল কাদা, একদল মানুষ বানরের আকৃতিতে উঠবে, অবাদহুম আলা সূরাতুল খারাজির, আর একদল শুকরের শ্রদ্ধে উঠবে, অবাদহুম মুনাক্কিসুনা আরজুলাহুম ফাওকা উজুহিম ইসহাবুনা আলাইহা, আর একদল মানুষকে পা উপরে দিয়ে চেহারার উপরে চালানো হবে এবং টানা হেঁচড়ে করবেকে নিয়ে যাওয়া হবে। বলবেন চেহারার উপর হাত দিয়ে কি করে, যে আল্লাহ তারা পা দিয়ে হাঁটাইতে পারেন, এ আল্লাহ চেহারা দিয়ে হাঁটাইতে পারবেন, কাজে এটা প্রশ্ন বিষয় না। অবাধম অমিয়া ও অবাধম সুম্মা বুকমা, আর একদল কেয়ামতের মাঠে উঠবে অন্ধ হয়ে, আর একদল উঠবে বধির এবং মুখ হয়ে বোবা হয়ে, অবাধম ইয়াম গোধন আলোচনা তখন, আর একদল তারা তাদের জিহ্বাকে চাবাতে থাকবে, ফাইয়া মুদাল্লাতুন আলা সুদুরিন ইয়াসিরুল কাইহু মিন আফওয়াহিহিম, এই জিহ্বাটা তাদের নাভি পর্যন্ত ঝুলন্ত থাকবে এবং এর থেকে পুঁজ ঝরতে থাকবে, গোটা জাহান্নামীরা অন্যান্য জাহান্নামীরা তার থেকে ঘৃণা করবে। অবাধম মুকাত্তাত আইদিহিম আরজুলাহুম, আর কেউ থাকবে এরকম তাদের হাত পা কাটা থাকবে, অবাধম মুসাল্লিবুন আলা জুজুইহিম মিন নার, আর একদল থাকবে তাদেরকে খেজুরের ডালে ফাঁসিতে ঝুলানো হবে, অবাধম আসাদ্দনাতনাম মিনাল জিফ, আর একদল হবে যারা পচা দুর্গন্ধ লাশের চেয়ে বেশি গন্ধ ছড়াবে, অবাধম মুলাব্বিসুন জুলবাবান সাবিগাতান মিন কাতিআন লাযিকাতান বিজুলুবিহিম, আর একদল হবে যাদের গায়ে আলকাপড়ার পোশাক পরে দেওয়া হবে এবং এটা তাদের গায়ের সঙ্গে লেগে থাকবে, তাতে আগুন বেশি জ্বলতে পারে। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ব্যাখ্যা দিলেন, আম্মাল্লাযীনা সূরাতুল খানাযির, যারা শুকর এবং বানরের শ্রদ্ধে আসবে, ফা আহলুস সুহতি, তা হচ্ছে ওই সমস্ত লোকেরা যারা ঘুষ খায়, ওয়াল মুনাক্কিসুনা, আর যাদেরকে মাথা উল্টো করে টানা হিসেবে নেওয়া হবে, আকালতুর রেবা, এরা হচ্ছে সুদখোরেরা, ওয়াল আমা আল জাইরুনা ফিল হুকমি, অন্ধ করে যাদেরকে হাসরের মাঠে তোলা হবে, তারা হচ্ছে ওই সমস্ত লোকেরা যারা বিচার করার ক্ষেত্রে ন্যায় বিচার করে না, জুলুম করে, অসম্য অজীবন আবে আমালহীন, আর বোবা বধির করে তাদেরকে জমা হবে, এরা হচ্ছে তারা যারা নিজের আমলকে সবচেয়ে বেশি অর্থাৎ নিজের আমল বা নিজের গর্ব করত। অল্লাযীনা ইয়ামগুযূনা আলসিনাতাহুম, আর যারা নিজেদের জিহ্বাগুলোকে চাবাবে, নাভি পর্যন্ত জিহ্বা ঝুলে থাকবে, তারা চাবাতে থাকবে এবং এর থেকে পচা দুর্গন্ধময় রক্ত পুঁজ বেরোতে থাকবে, যাতে অন্যান্য জাহান্নামীরা পর্যন্ত ঘৃণা করবে। এরা হচ্ছে আল ওলামা আল কাসাস, ওই সমস্ত আলেমরা এবং ওয়াইজরা, আল্লাযীনা খালাফা কওলাহুম আমালাহুম, যারা তাদের আমল তাদের কথা অনুযায়ী করে না, এরকম যারা আমলগুলো করে মানুষকে দেখানোর জন্য। বর্তমানে তো আমরা দেখি ওয়াজ মাহফিল দেশে একটা রসম এবং রেওয়াজে উপনীত হয়েছে। আমাদেরকেও যখন অনেকে দাওয়াত দেয় তখন জিজ্ঞেস করে যে আপনাকে কত টাকা দিতে হবে, তো এটা কারণটা কি? এটা পাবলিকের দোষ না, আসলে হচ্ছে যে এখন এরকম হয়ে গেছে, অ্যাকাউন্ট নাম্বার জানিয়ে দেওয়া হয়, এত টাকা জমা হলে তারপরেই যাবে। কোরআনুল কারীমে সূরা ইয়াসিনে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা, তোমরা ওই সমস্ত লোকদের কথা শুনো যে তোমাদের কাছে আদর চায় না, বিনিময় চায় না। চাওয়া ছাড়া যদি মনে করেন যাতায়াত বাড়া ইত্যাদি কর্তার বিরুদ্ধে দেয়, সেটা একটা পর্যায়ে আছে, কিন্তু যদি চায় এটা সরাসরি কোরআন বিরোধী। আল্লাহ বলছেন ইত্তামি ও মাল্লা ইয়াসআলুকুম আজরান, তোমরা ইত্তেমা করো, আনুগত্য করো ওই সমস্ত লোকদের যারা তোমাদের কাছে কোনো আদর চায় না, বিনিময় চায় না, এবং বিনিময় চায় না তার নিজেরও বিনিময় চায় না। এই জন্য আরেকটা সত্য আছে, অহম মুহতাদুন, এবং তারা হেদায়তের উপরে প্রতিষ্ঠিত, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী সঠিক হেদায়তের উপরে আছে, মানুষকে কোরআন সুন্নাহর দিকে আহ্বান করে, এবং তারা আজর চায় না। দুইটা শর্ত যদি পাওয়া যায় তোমরা তার কথা শুনো, হেদায়তের উপর আছে, কোরআন হাদিসের কথাই বলে কিন্তু পয়সা ছাড়া বলে না, শোনা যাবে। আবার পয়সা চায় না, পয়সা ছাড়াই সে বলে, নিজে কষ্ট করে যায়, নিজের খাওয়া খায়, কিন্তু তার আকীদা সহিহ না, কোরআন হাদিসের কথা বাদ দিয়ে বিভিন্ন কাহিনী বয়ান করে, খাজা বাবার কাহিনী, পীর বাবার কাহিনী, বুজুর্গ বাবার কাহিনী, মুরব্বীর কাহিনী, এরকম যদি বলে তাও শোনা যাবে না। আয়াতটা সূরা ইয়াসিনের 21 নম্বর বা 22 নম্বর আয়াত, অর্থাৎ 22 পারা শেষ আয়াতটা এটা, এরপরে 23 নম্বর পারা শুরু হয়েছে। এই জাতীয় কসাবদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতরা তোমরা আল্লাহর কাছে জুব্বুল হুজুন থেকে পানা চাও, জুব্বুল হুজুন থেকে আমার কাছে আশ্রয় চাও। সাহাবা আলাইহিম বললেন, আমার জুব্বুল হুজুন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, জুব্বুল হুজুন জিনিসটা কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াদি ফি জাহান্নাম, তা জাহান্নামের একটা গর্ত, ইয়াতাআব্বাদু মিনহু জাহান্নামু কুল্লা ইয়াউমিন আরবাঈনা মাররা, যেই জাহান্নামের থেকে অন্যান্য জাহান্নামগুলো প্রতিদিন আল্লাহর কাছে 400 বার পানা চায়, এত মারাত্মক, এত ভয়াবহ জাহান্নাম। সাহাবা কেরাম প্রশ্ন করলেন, আমাই ইয়াদুল হাই ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই মারাত্মক জাহান্নাম, এই ভয়াবহ জাহান্নামে কারা প্রবেশ করবে? ইবলিস, হামান, নমরুদ, ফিরআউন, আবু জাহাল, আবু লাহাব, না এরা কেউ না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, আল-কুরাউল মুরাউনা বিআমালিহিম, ওই মারাত্মক জাহান্নামে প্রবেশ করবে ওই সমস্ত লোকেরা, ওই সমস্ত আলেমরা যারা নিজেদের আমল করতে মানুষকে খুশি করার জন্য। কিভাবে? পত্রিকায় ছবিটা ভালো করে আসবে, দেখবেন যে নেতানেত্রীদের সাথে যখন বৈঠক হয় তখন তারাও সেজে বুঝায়, নেত্রীরাও যেমন সেজে বুঝে আসে, এরকম তারাও সেজে বুঝে আসে, যাতে ছবিটা ভালো আসে পত্রিকায়। এমন সুন্দর করে বসে, মনে হচ্ছে যেন বিয়ের আসরে বিয়ের জন্য বসা আছে। এরা ইসলামের জন্য কাজ করছে, কিন্তু আন্দোলন করছে ইসলাম কায়েমের জন্য, ইসলাম কায়েমের জন্য তারা জোট করছে বিভিন্ন নেতৃত্বের সাথে। আপনি যদি এদেরকে জিজ্ঞেস করেন অনেক দলিল দিবে কোরআন দিয়ে, কি আশ্চর্য! আমি কালকে না পরশুদিন জন্য এক মজলিসে ছিলাম, তারা আলেন, তবে সেটা দাওয়াত দেন, কিন্তু তাদের তাওহীদটা পীর ফকিরদের শিরিকটাকে বুঝে, পীর শিরিক, বাজার পূজা শিরিক, কিন্তু রাষ্ট্রভাবে যদি আল্লাহ সার্বভৌমত্ব অস্বীকার করা হয়, রাষ্ট্রভাবে যদি বলা হয় জনগণ সমস্ত ক্ষমতার মালিক, এতে শিরিক হয় না। এরকম ভাবে রাষ্ট্রভাবে যদি আল্লাহর আইনকে পরিবর্তন করে বিকল্প আইন তৈরি করে, এতে কি হয় না? এই যে আমাদের দেশের শাসকরা বলেন বা ইসলামিক দেশের যতগুলো শাসক আছে, এইগুলো তাদের ভাষায় তাগুত না, তাদের ভাষায় তাগুত পিসাবরা, কারণ পিসাবরা অভিজ্ঞতা তৈরি করেছে, পিসাবরা তরিকা তৈরি করেছে। আমরাও একমত যে হ্যাঁ, এরা তাগুতের অন্তর্ভুক্ত, কিন্তু এই পর্যন্ত সীমাবদ্ধ না। এই সব তাগুতকে লালন পালন করে বড় একটা তাগুত, সেই তাগুত কোনটা? রাষ্ট্র তাগুত। এই রাষ্ট্র তাগুত অন্য তাগুতদেরকে লালন করে। আজকে যদি রাষ্ট্রীয় ক্ষমতায় মুসলিমরা আসে, পরের দিন সব মাজার খানকা এক পিটানে সব ছিঁড়ে দেবে, ঠিক কিনা? কিচ্ছু লাগবে না। সৌদি আরবে তো মাজার ছিল না তা না, কিন্তু আমরা এমনি বলি যে মাজার নাই। তুর্কিরা যখন খেলাফত চালিয়েছিল, গোটা সৌদি আরবে মাজার যে ভরে ফেলেছিল, আল্লাহ শেখ আব্দুল হাম রহমাহুল্লাহ, আল্লাহ তালা শেখ আব্দুল হাম রহমাহুল্লাহকে দাদা দান করুক। ওই যে আমার পাশে বিলাহাতুরা বলে না, অহাবি হাবি কেন বলে জানেন? কারণ আছে। এই লোকটা যখন দেখল মানুষ হজ করতে আসে, কেউ ফাতেমা মাদার পরে আছে, কেউ আলীর, কেউ হাম্বার মাদার পরে আছে, কেউ মা খাদিজার মাদার পরে আছে, কেউ আয়েশার মাদারে পরে আছে, কেউ ওসমানের মাদার পরে আছে, মাদার ভরে আছে, মাদারে ভিড়, মসজিদে সালাতে লোক পাওয়া যায় না। এখন আমি দেখেছি ইরানি শিয়ারা হস্তক্ষেপ যায়, তারা ওই যে মদিনার কবরস্থান বাকিল বারকাত, যারা ওরা বলে জান্নাতুল বাকি, সব এখানে গিয়ে ভিড় জমায়, অথচ তারা জামাতে নামাজ পড়ে না। এরকম যখন একটা অবস্থা দেখলেন, এরপরই শেখ মোহাম্মদ আব্দুল রহমতুল্লাহ আলাই রাষ্ট্রীয় ক্ষমতার অধীনেই একদিকে মাজার গুলো সব ভাঙা শুরু করলেন, মাজার ভেঙে সব চুরমার করলেন। হাবিব সামনে ছিল, আল্লাহ রাসূল সাহাবা কেন নির্দেশ করেছিলেন। ঠিক এরকম যদি বাংলাদেশে আপনারা বা আপনাদের মতো মুমিনদের একদিনের জন্য ক্ষমতা আসে, একদিনের জন্য ক্ষমতাতে সব মাদার চুরমার করা যাবে, ঠিক কিনা? পীরদের খানকা সব ভেঙে চুরমার করা যাবে, ঠিক কিনা? পীরদেরকে ধরে এনে বলবো যে হয়তো একজন খলিফা আপনি একাত্তর হবে বরাদ দাও, আর নতুন আল্লাহ রাসূল বলেছেন ইবাবু ওয়ালি খলিফা তাইলে ফাকতুল্লাহ কা মিনহুমা, একজন খলিফা তার অবস্থায় আর একজন খলিফার বয়াত নেওয়া শুরু হলে আল্লাহর রাসূল নির্দেশ করেছেন তার কতল করে দেওয়ার জন্য। হাদিসটা মুসলিম শরীফে আছে, আসো হয়তো তোমরা এক খলিফার অধীনে একত্র হও, নয় তোমরা সকলকে কতল করব। সম্ভব কিনা? সম্ভব হবে ইনশাআল্লাহ। তাহলে সমস্ত শিরিককে, সমস্ত বিদআতকে লালন করে আর একটা শিরিক, সেটা কি? রাজ্য শিরিকটা শিরিক মনে করে না, রাজতন্ত্রকে আবার পছন্দ করে। দলিল দিলে পড়ান দিই, আমি আশ্চর্য হলাম যে ওরা মারা প্রত্যেকই নিজের যে গুমরাহি এটাকে তারা ছাড় দিতে পারবে না, এর পক্ষে দলিল দাস করে। রাজতন্ত্র দাস করলো কেমনে? কোরআনে আছে ওয়ারেস সুলাইমান ও দাউদা, সুলাইমান আলাইহিসসালাম দাউদের ওয়ারিস হয়েছেন। এই রাজতন্ত্র পাওয়া গেল, রাজতন্ত্র দলিল পাওয়া গেছে। সুলাইমান আলাইহিসসালাম আব্বা ছিল দাউদ আলাইহিসসালাম নবী, তো উনি মৃত্যুর পরে দাউদ আলাইহিসসালামের জায়গায় সুলাইমান নবী হলেন, শাসক হলেন। এই তো রাজতন্ত্র দলিল। কি মজবুত দলিল কোরআনে খুঁজে পেয়েছে, এটাকে দায়ের করার জন্য খুঁজে পেয়েছে। ভাইরা আমার, এরকম দলিল দিলে তো অসুবিধা নেই। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা দলিল পেশ করে কি করছেন, তার ছেলেকে ক্ষমতা বসিয়ে গেছে। রাজতন্ত্রের দলিল এভাবে খুঁজে পাওয়া যায়, এটা যেরকম দায়েজ করা যায় এরকম তামিল করে করে যত বেদাত সবগুলিকে দায়েজ করা যায়, কোনটা বেদাত থাকবে না, কোন শিরিক থাকবে না। বিষয় হচ্ছে এই যে আমাদের দেখতে হবে কোরআনের স্পষ্ট আছে, ইন্না কেরামাত ইনদাল্লাহি আতকাকুম, তারপরে কোন আয়াত রয়েছে শাসক কিভাবে নির্বাচিত হবে, আল্লাহ কোরআনে এইসব বিষয় বলেছেন, ওটা একটা ধরে না, কিন্তু এটা উসুল না। আল্লাহ কোরআনে উসুল বলেছেন, আমরুহুম শুরা বাইনাহুম, মুমিনদের কার্যগুলি সম্পাদন হবে সুরার মাধ্যমে এরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আজকে দিতে পারতেন, পুত্র সন্তান ছিল না, তাহলে রাজতন্ত্রের কিছু উসুল আছে, ভাই আছে, পাপা মেয়ে থাকলে মেয়ে অথবা তার স্বামী হবে, তো সেক্ষেত্রে তো শিয়ারাই ঠিক বলে। শিয়ারা বলে যে আল্লাহ রাসূলের পরে খলিফা হওয়ার যোগ্যতা ছিল, অধিকার ছিল আলী, আলীকে সেই খেলাফত ব্যবস্থার দায়িত্ব না দিয়ে আবুবকর ওমর উসমানরা অন্যায় করেছেন, অবৈধ ছিলেন, কাজে তারা যেমন অবৈধ হয়ে কাফের হয়ে গেছে, তাদেরকে যারা বরাদ দিয়েছে তারা সব কাফের হয়ে গেছে। এটা শিয়াদের আকীদা, শিয়ারা এই আকীদা পোষণ করে। শিয়াদের উপর আমার লেকচার আছে, সেদিকে যাচ্ছি না। তো যাই হোক, এরকম ভাবে যেটা আমি বলছিলাম যে এরকম যদি দলিল পেশ করা হয়, আর নিজেদের যে মসজিদ আছে রাষ্ট্রভাবে যেখানে পরিষ্কার সংবিধানে লেখা আছে, এটা বাংলাদেশের সংবিধানও আছে, পাকিস্তানের সংবিধানও আছে, অন্যান্য মুসলিম দেশের সংবিধানও আছে, যত গণতান্ত্রিক দেশগুলো সব জায়গায় স্বীকৃত, বাংলাদেশ সংবিধানের সাথে একই কথা বলেছিলাম, পরিষ্কার লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিককে। ফেরাউন এই অর্থে কিন্তু আল্লাহ দাবি করেছিল, ফেরাউন আল্লাহ দাবি করেছিল, আসমানের আল্লাহ একে পাবো না, ফেরাউন রব দাবি করেছিল, আসমানের রব দাবি করে নাই সে, আর এটা দাবি করলে কেউ মানত না। ফেরাউন দাবি করেছিল যে মিশরের সার্বভৌমত্ব আমার, আর মিশরে আমার হুকুম চলবে, মিশরের সর্বরাহ ক্ষমতার মালিক যেহেতু সে, এই হিসাবে আল্লাহ, আর যেহেতু আল্লাহ হয়ে গেলে তার হুকুম চলবে, এই হিসাবে সে দাবি করেছিল। আজকে যারা রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হয়ে নিজেদেরকে ক্ষমতার মালিক মনে করে, আল্লাহর আইন বাতিল করে, তারা কি তাবুত না? তারা কি ছেলেকে যুক্ত আছে না? এটা মনে রাখতে হবে। যাই বলছিলাম, এইভাবে যারা শাসকদের সাথে মিশে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা আমানাউদ্দিন, আলেমরা ইসলামের দ্বীনের আমানতদার, তাদের কাছে ইসলামের আমানত রয়েছে, এলেম রয়েছে, কোরআন হাদিসের এলেম রয়েছে, আমানত, মালাম ইউখালিফুল উমারা, যতক্ষণ পর্যন্ত তারা শাসকদের দরবারে ঘুরঘুর না করবে, ফাইদা খালাতুহুম, যখন তারা শাসকদের কাছ থেকে মিলবে, তাহম লুসুলুদ্দিন, তখন তারা দিনের আমানতদার কেউ নয়, বরং তারা হচ্ছে দিনের চোর। মিশকাতে হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা শাসকদের কাছে যায় তারা বলে যে আমরা ওদের থেকে দুনিয়া নেই, দিন বিক্রি করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা সম্ভব না। কাটা ধার গাছের থেকে ফল খেতে গেলে যেমন কাটার আঘাত খেতে হয়, শাসকদের থেকে কিছু নিতে গেলে তাদের কাছে দিন বিক্রি করতে হয়। এই জাতীয় লোকগুলো সম্পর্কে বলা হয়েছে যে এদের জিহ্বাগুলোকে লম্বা করে দেওয়া হবে কেয়ামতের মাঠে, এবং এর থেকে পচা পুঁজ দুর্গন্ধ ছড়াতে থাকবে, জাহান্নামের অন্যান্য লোকেরা তার দুর্গন্ধ আল্লাহকে তাতে পানা ছাড়ে। এরপরে বলা হয়েছে, তামাত্তুল আইদি মুরজু আল জিরান, যাদের হাত পা কাটা, এই গ্রুপটাকে আয়া হচ্ছে যারা তাদের পাড়া প্রতিবেশীকে কষ্ট দিত, যাদের শহরে বাড়ি আছে, দেখবেন শহরে আল্লাহ বাড়ি করতে দিয়েছেন, এটা নেওয়া হচ্ছে কলকাতা দরকার ছিল, উপর থেকে পানি মারে, কলার ছোলা মারে, বোতল মারে, মানুষের মাথা বড়, এটা একটা কষ্ট দেওয়া। এটা এই জাতীয় আরো যেগুলো আছে, পাড়া প্রতিবেশী কষ্ট দেওয়া। এরপরে বলা আছে, অল মুসাল্লাবুন, আর শুনিতে যাদেরকে চড়ানো হয়েছিল, এরা কারা? সোয়াত বিন নাস ইলা সুলতান, যারা মানুষদেরকে শাসকদের ভয় দেখাইয়ে, ক্ষমতা আছে, ক্ষমতার অপব্যবহার করে যারা মানুষের জুলুম করে, আল্লাযীনা আশাদ্দু নাতানান, আর যাদের শরীর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল তারা হচ্ছে মুত্তাবি শাহওয়াত, আমানি হাক্কাল্লাহি আমওয়ালিহিম, যারা নিজের শাহওয়াতকে নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে এবং নিজের মালের ক্ষেত্রে আল্লাহর হক আদায় করে না, আর আলকাত্তার পোশাক যাদের গায়ে জড়িয়ে দেওয়া হবে, এরা হচ্ছে আলুর কিবরি আল ফখরে, এরা হচ্ছে অহংকারী, এবং যারা গর্ব করত এদেরকে এই শাস্তি দেওয়া হবে। এরপরে জাহান্নামে আরো কতগুলো শাস্তির বিধান আছে। ইয়াতীমের যারা সম্পদ খায় আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়াল আল-ইয়াতামা যুলমান, যারা ইয়াতীমদের মাল অন্যায় ভাবে আত্মসাৎ করে ভক্ষণ করে, আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, তারা ইয়াতীমের মাল খাচ্ছে না বরং তারা তাদের পেটের ভিতরে জাহান্নামের আগুনকে ঢুকাচ্ছে, আগুন খাচ্ছে। এবং তাদেরকে অচিরেই প্রজ্জ্বলিত অগ্নি শিখায় প্রবেশ করানো হবে। এমনিভাবে অহংকারীদের সম্পর্কে আল্লাহ তাআলা আর একটা আয়াত বলেছেন, সূরায়ে নিসা 173 নম্বর আয়াত, ওয়ামাল্লাযীনা তানকাফু ওয়াত্তাকবারু ফায়াযযিবুহুম আযাবান আলীমা ওয়ালা ইয়াজিদুনা লাহুম মিন দুনিল্লাহি ওয়ালিয়্যা ওয়ালা নাসীরা। আমাদের প্রত্যেকের খেয়াল রাখতে হবে, আল্লাহ তাআলা বলছেন যারা অহংকারী এবং যারা গর্ব করে চলে, আল্লাহ তাআলা বলছেন ফায়াযযিবুহুম আযাবান আলীমা, আল্লাহ তাআলা এদেরকে মর্মন্তুদ শাস্তি দিবেন। এরপরে ওয়ালা ইয়াজিদুনা লাহুম মিন দুনিল্লাহি ওয়ালিয়্যা ওয়ালা নাসীরা, তাদেরকে আল্লাহর শাস্তি থেকে মুক্তি দেওয়ার জন্য কোন রকম সাহায্যকারীও পাওয়া যাবে না, কোন নেতাও পাওয়া যাবে না। এরকম যাকাত যারা দেয় না তাদের জন্য একটা শাস্তির কথা করে বলা আছে। আবার 35 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়ামা ইহমা আলাইহা ফি নার জাহান্নামা, যেদিন স্বর্ণরৌপ্য যারা জমা করে তাদের স্বর্ণরৌপ্য গুলোকে আগুনে গরম করা হবে, জাহান্নামের আগুনে তাকে গরম উত্তপ্ত করা হবে। এত ক্রিয়া বিহার জিবাহুম ওয়া জুনুহুম ওয়া যুহুরুহুম, এর মাধ্যমে জিবাহুম তাদের প্রাদুরিতে তাদের লড়াতে, জুনুহুম তাদের পাদরিতে, অজহরহম তাদের পিছে দাগ দেওয়া হবে। আগুনের মতো গলায় লোহা দিয়ে যেমন দাগ দেয়, এরকম স্বর্ণরৌপ্য যারা আবার জমা করে যাকাত আদায় করে না এদের জন্য আল্লাহ তাআলা বিশেষ শাস্তির কথা বলবেন। হা বাবা মা কানাক্তুম লি আনফুসিকুম, এ হচ্ছে সেই সম্পদ যা তোমরা নিজেদের জন্য সঞ্চয় করেছিলে। ফাদুকু মা কুনতুম তাকনিজুন, আজকে তোমরা যা জমা করেছে তার শাস্তি আস্বাদন করো। সূরা তাওবা 35 নম্বর আয়াত। এরকম ভাবে গীবাত এবং পরনিন্দা যারা লিপ্ত থাকে, গীবাত বলা হয় যে খালি খালি কোন মানুষের দোষ তৈরি খুঁজে বের করা, আর যদি বিষয় এমন হয় যেটা দিনই ভাবে সে ক্ষতি করছে এটা প্রকাশ করে দেওয়া জরুরি। এরকম ভাবে আপনি জানেন কেউ কার অন্যায় ভাবে ক্ষতি করতে যাচ্ছে, যদি আপনি তাকে জানিয়ে দেন তাহলে সে বেঁচে যাবে, এক্ষেত্রে জানিয়ে দেওয়া জরুরি। এগুলো গীবাতের অন্তর্ভুক্ত না। এটা মনে রাখতে হবে কোরআনুল কারিমে ইবলিসের আলোচনা আছে, নমরুদের আলোচনা, হামানের আলোচনা আছে, ফেরাউনের আলোচনা আছে, আবুল আহাবের বিরুদ্ধে একটা সূরা আছে। আমাদের যদি এই নিন্দা করা হারাম হতো তাহলে আল্লাহ তাআলা কোরআনে এই সূরাগুলো নাযিল করতেন না। বরং এটা মনে রাখতে হবে বিভিন্ন ভণ্ড পীরদের কাহিনীগুলো, তাদের কার্যকলাপগুলো এবং বিভিন্ন মাজার পূজারী এরকম ভাবে যারা শাসক গোষ্ঠী আছে এরা আল্লাহর বিধানের যে বিরোধিতা করে এইগুলোকে প্রকাশ করে দেওয়া, এগুলো জনগণকে জানিয়ে দেওয়া, এটা ইমানদারদের দায়িত্ব, আলেমদের দায়িত্ব। আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার আয়াত নাযিল করেছেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকাল লাযীনা উতিল কিতাবা লা তুবাইয়িনান্নাহু লিন-নাস, আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা তিনটা ওয়াদার কথা বলেছেন, আল্লাহ তাআলা বড় বড় তিনটা অঙ্গীকার মানুষকে নিয়েছেন। একটা অঙ্গীকারের কথা সকলেই জানি আমরা, কোরআন স্পষ্ট আছে, আল্লাহ তাআলা আদমের পিঠের থেকে রূহগুলো বের করলেন, এরপরে এক জায়গায় জমা করলেন। হাদিস থেকে যারা যায় রাস্তি থেকে যাওয়া যায় আরাফাতের ময়দানের মাকামে নামান, নামান নামক জায়গায় সমস্ত রুগুলোকে একত্র করে আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, আল্লাহ তুমি রব্বিকুম, এটা একটা অঙ্গীকার ছিল, আমি তোমাদের রব নই কি। আরেকটা অঙ্গীকারের কথা আছে কোরআনে বড় অঙ্গীকার, সেটা হচ্ছে সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা জমা করেছিলেন, নবীদেরকে জমা করে আল্লাহ অঙ্গীকার নিয়েছেন। কোরআনে আসছে ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, আল্লাহ তাআলা সমস্ত নবী এবং রাসূলদেরকে একত্র করে তাদের থেকে একটা অঙ্গীকার আদায় করেন, আমি তোমাদেরকে অবশ্যই কিতাব দেব, হেকমা দিব, কিন্তু সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মা'আকুম, অথবা তোমাদের কাছে একজন রাসূল পাবেন যিনি তোমাদের কিতাবকে সত্যায়ন করবেন, এই রাসূল যখন যাবেন লাতুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্নাহু, তোমরা সেই নবীর প্রতি ইমান আনবে, তাকে সাহায্য করবে। এ একটা অঙ্গীকার না আছে সমস্ত নবীদের থেকে। আর একটা অঙ্গীকার কোরআনে আছে, আল্লাহ বলছেন যাদেরকে কিতাব এলেম দান করেছেন, এই জাতীয় লোকদেরকে একত্র করে তাদের থেকে একটা স্বতন্ত্র অঙ্গীকার নিয়েছেন, সেটা ছিল তোমরা অবশ্যই আল্লাহর কালামকে, আল্লাহর কিতাবকে অবশ্যই তোমার প্রকাশ করবে, তোমরা এটা গোপন করতে পারে না, কোন শাসক গোষ্ঠী কি করল, কোন দালেম কি করল, আর কোন দাগারা দুর্বলা কি করল, এই জন্য সত্যকে গোপন করতে পারে না। আল্লাহ তারা বলছেন এই অঙ্গীকার নেওয়া আছে সমস্ত আহলে কিতাবদের থেকে, আর এলেমদের থেকে, আলেমদের থেকে। কিন্তু আল্লাহ তারা বলছেন পিছনে যারা আলেমরা গেছে তারা অনেকেই আল্লাহর সাথে সেই কৃত অঙ্গীকার পূরণ করেন নাই। আল্লাহ তারা বলছেন আর আল্লাহর সঙ্গে কৃত আমাকে অঙ্গীকার তারা পিছনে ফেলে দিয়েছে, ফিকে ফেলেছে, আর পরিবর্তে তারা দুনিয়ার সামান্য পয়সা অর্জন করেছে। আল্লাহ বলছেন তাদের তারা যা ক্রয় করেছে কতই না জঘন্য, কতই না খারাপ, এবার কোন তারা সেখানে পাবে। এই জন্য মনে রাখতে হবে একদিকে ওলামায়ে আমাদের মর্যাদা অনেক বড়, এটা আমাদের খেয়াল রাখতে হবে, হক আলেম যারা কোরআন এবং হাদিস অনুযায়ী তারা মানুষকে বলে এবং সঙ্গে আমল করে, আল্লাহ তারা এদের সম্পর্কে করে অনেক আত্মাজন করেছেন, বলেছেন ওলামা নিশ্চয়ই আল্লাহকে যত ভয় করে আসলে ভয় করে আলেমরাই, আলেম যারা তারা জানে যে আল্লাহকে কিভাবে ভয় করতে হবে, তিনটা ভয় করার জিনিস, আর একজন আল্লাহকে ভয় করতে গিয়ে নামাজ পড়ে না, আল্লাহ তারা যেরকম নামাজ পড়তে বলেছেন সেরকম তো পড়তে পারি না, কাজে নামাজ পড়া লাগবে না, এরকম আছে না অনেক বিভিন্ন পীরদের কাছে দেখবেন এরকম অনেক কাহিনী আছে। যাই হোক বলছিলাম যে বিষয়টা, এরপরে আল্লাহ তারা বিবাদের শাস্তি বলেছেন তোমরা একেবারে বিবাদ করো না, বিশেষ করে আমাদের ভাইদেরকে আমরা বলবো আপনারা যারা একটু আল্লাহ তারা কোরআন এবং সুন্নাহ জ্ঞান দান করেছেন সেইভাবে চলতে চান, এদের কেউ দেখা যায় যে সামান্য সামান্য বিষয় এক ভাইয়ের আমরা বিবাদ করা শুরু করে দেয়, একজন ইমানদারের বিবাদ করা, আল্লাহ কোরআনে কঠোর ভাবে নিষেধ করেছেন, আল্লাহ তারা বলছেন খবরদার তোমরা একে অপরে বিরোধ করবে না, তোমরা কি চাও, তোমরা কি পছন্দ করো যে তোমাদের অন্য একজন ভাই ভাইয়ের মৃত্যু অবস্থাটা দোষ খাও, সরকারি তোমরা না তোমরা তো এটা পছন্দ করো, তার মানে হচ্ছে যদি কোনো ব্যক্তির জীবাতে লিপ্ত হয় কেয়ামতের মাঠে বা জাহান্নামে তোকে এই শাস্তি দেওয়া হবে। আল্লাহ তারা বলছে অত্যাকল্লাহ আল্লাহকে ভয় করো, ইন্না আল্লাহ তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তারা তওবা কবুলকারী এবং তিনি দয়ালু। পিছনে যা হয়ে গেছে এর জন্য তওবা করো, আল্লাহ ক্ষমা করবে, সেজন্য এই কথা বলা হয়েছে তাওয়াবুর রহিম। এই জন্য এটা খুব সাবধান থাকব, আমরা আমাদের কোন দিনী ভাইয়ের ব্যাপারে মমিনদের ব্যাপারে আমরা কখনোই যেন এরকম কোন কাজে লিপ্ত না হই। ব্যবিচারের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে আর হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন বুখারী শরীফে 1386 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ সম্পর্কে হাদিসে একটা অংশ, ফানতালাকা ফানতালাকনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমরা সামনে বাড়লাম, ইলা তাকদিন মিন মিসকাতান নূর, একটা তন্দুরের যে চূড়া একটা চূড়ার মতো একটা জায়গায় গেলাম, আলাহু বাইরিকুন, ওই যে রুটি বানায় তন্দুর রুটি যার সামনের উপর অংশটা চাপানো ও আস্থালু আচরণ ভিতরে প্রশস্ত, সেখানে আমরা দেখলাম যে তাওয়াক্কাবু তাহতাল নারান, তার ভিতরে একদল মানুষ আগুনে জ্বলছে, যখন আগুনের তাপ বেড়ে বেড়ে দেয়, খড়কুটা যেমন আগুনের সাথে উপরে উঠে, এই জাহান্নামী লোকগুলো পুরো উপরে উঠতে থাকে, মনে হয় যেন বড় হয়ে যাবে, কিন্তু ওই সময় আবার আগুন ঠান্ডা হয়ে যায়, আবার নিচে পড়ে যায়। রাজা ওফিহা অফিহা রোজা আলমান ভরাত, এর মধ্যে যে লোকগুলো ছিল তারা ছিল উলঙ্গ নারী এবং পুরুষ, তার মানে যারা জিনার বিচার লিপ্ত ছিল দুনিয়াতে, আল্লাহ তারা তাদেরকে এবার শাস্তি দিবেন। কোরআনুল কারীমে এবার আমরা আলোচনা করব জাহান্নামের শাস্তির কিছু ধরন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাথায় উত্তপ্ত পানি ঢালা হবে। সূরা যুখারের 47-48 আল্লাহ তাআলাকে ধরো এবং জাহান্নামের মধ্যস্থলে টেনে আনো। সুম্মা সুব্বু ফাকারাসিহি মিন আযাবিল হামিম, এরপরে তার মাথার উপরে ফুটন্ত পানি আবার ঢেলে দাও, গরম পানি মাথায় ঢেলে দাও। আরেকটা শাস্তির কথা বলা আছে সূরা আল ফুরকানের 13-14 আয়াতে, এটা হলো একটা অন্ধকার একটা পুঁথির ভিতরে ঢুকিয়ে দেওয়া শাস্তি দেওয়া হবে। কোরআন আয়াতটাও পরিবারের মিনহা মাকানান দাইয়াকান মুকাররামিনা, যখন তাদেরকে গলায় হাত পেঁচিয়ে এক হাত ধরে গলার সঙ্গে জাহান্নামের সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে, তখন তারা দাউনা আলিকা সুবুরা, তারা ওখানে নিজেদের ধ্বংস ডাকবে, হা যেন মরে যেতাম, ধ্বংস যেতাম। আল্লাহ তারা বলবেন লা তাদউলিয়া মা সুবুরা ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা, আজকে তোমরা একটা ধ্বংসকে দেখো না, অনেকগুলো ধ্বংসকে ডাকো। এরকম ভাবে চেহারায় অগ্নিশিখা বলানো হবে। কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের 49 এবং 50 নম্বর আয়াতে আছে তুমি সেদিন দেখবে অপরাধীদেরকে জাহান্নামীদেরকে শিকলে বাঁধা, তাদের পোশাক এবং তাদের চেহারা আগুনে স্পর্শ করে, আগুন তাদের চেহারা সমাজে পুড়িয়ে দেবে, ঢেকে ফেলবে। আল কাপড় পোশাক, এরপর আগুনের পোশাক, আগুন জ্বালিয়ে দেওয়া হবে। এরপরে দুর্যোগ হাতুরি আঘাতের শাস্তি আছে, করে বলা আছে হাজার 21-22 নম্বর বেলা বলছেন আল্লাহ তারা বলছেন তাদের জন্য থাকবে লোহার হাতুড়ি, যখন তারা যন্ত্রণা আকার শাস্তি কাতরাতে থাকবে, বের হয়ে আসবে, আবার সেটা তাদের হাতুড়ি দিয়ে পিটিয়ে তাদেরকে আবার জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। এরকম ভাবে জাহান্নামের আর একটা শাস্তি হবে উচ্চ জায়গা পাহাড়ে উঠে, আগুনে পাহাড়ে উঠে ওখান থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হবে। কোরআন কারীমের সূরা মুদাররের 16-17 নম্বরে যাচ্ছে আল্লাহ ইন্নাহু কানা লি আয়াতিনা আনিদা, তখনই নিশ্চয়ই সে আমার নির্দেশাবলীর বিরুদ্ধাচার হচ্ছিল, অচিরে আমি তাকে জাহান্নামের পিচ্ছিল পাথরে আরোহণ করতে বাধ্য করে, সাউদান জাহান্নামের পিচ্ছিল পাথর আগুনের পাহাড়, এই পাহাড়টাকে উঠানো হবে, ওখান থেকে তাকে আবার নিক্ষেপ করা হবে। এগুলো জাহান্নামের বিভিন্ন আযাবের ধরন আরো অনেকগুলো আছে। এবারে জাহান্নামীদের কিছু আবেদন নিবেদন ব্যর্থ কামনা কোরআনুল করিম পরিষ্কার করে দিয়েছে, তাতে আমরা এগুলো থেকে সাবধান এখনই যেন আশ্চর্য করি। কোরআনুল করিমের সূরা আরাফের 50-51 নম্বরে বলা হয়েছে যে সামান্য পানির জন্য তারা আক্ষেপ করবে। কোরআনকে বলছে সেই জাহান্নামে জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবে আমাদের কাছে একটু সামান্য পানি ছেড়ে দাও না, আল্লাহ তোমাদের যে নিজের দান করেছেন ওখান থেকে আমাদের কিছু দাও। জান্নাতের উত্তর দিবে জান্নাতীরা বলবেন যে না, এটা আল্লাহ তারা কাফেরদের জন্য হারাম করে দিয়েছেন, আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লাইবা, যারা আল্লাহর দ্বীনকে খেলা এবং তামাশা রূপে গ্রহণ করেছিল, অগররাতুল হায়াতুদ দুনিয়া, এবং যাদেরকে দুনিয়ার জীবন প্রতারিত করেছিল, আল্লাহ তারা এদের জন্য জান্নাতের নেয়ামতকে হারাম করে দিয়েছেন। ফাল্লিয়া মান আনসাহুম কামা নাসূ লিকা ইয়াউমিহিম হাযা, সুতরাং আজ আমি তাদেরকে ভুলে দেবো যেমন তারা এই দিনের সাক্ষাৎ ভুলে গিয়েছিল। তারা যেভাবে আমার আয়াত স্বীকার করেছিল আজকে আমি তাদেরকে সেভাবে ভুলে যাচ্ছি। এভাবে জাহান্নামীরা সামান্য আলোর জন্য আল্লাহ জান্নাতীদের কাছে আবেদন করবে। এটা তৌসিরাতও হতে পারে, তৌসিরাত পার হওয়ার সেরা অন্ধকার থাকবে, সামনে মুমিনরা পার হবে আলো, তাদের আলো সামনে থাকবে। পিছন দিক থেকে এই দুনিয়াতে যে বন্ধু বান্ধবরা আছে জাহান্নামী, তারা ফরিয়াদ করে বলবে, কোরআন বলছে সূরায়ে আল হাদিদের 13-15 আয়াতে আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু, সেদিন মুনাফিক পুরুষ এবং মুনাফিক মেয়ে লোকেরা, বোঝা গেল মুনাফিক আমাদের সঙ্গী ছিল, এরকম যারা তালাক আদায় করে তারা সব কিছুই ঠিক আছে কিন্তু ভিতরে ইমান নেই, এই লোকগুলো মুমিনদেরকে বলবে আল্লাযীনা আমানু, মুমিনদেরকে বলবে উনজুরুনা, একটু দেখো আমাদের একটু দাঁড়াও, নাকাবুস মিন নূরিকুম, আমরা তোমাদের আলো থেকে কিছু আলো গ্রহণ করি, তোমাদের আলো দিয়ে একটু চলি, বলাবে না তোমার পিছনে ফিরে দাও, ওইখানে আলো তালাশ করো, দুনিয়ার জীবনের দিকে তাকাও, সেইখানে আলোর কোন ব্যবস্থা করেছ কিনা, যদি করে থাকো তাহলে এখানে আলো এমনি পাইবা, আর না করলে কিছু পাবা না, এরকম কথা চলতে থাকবে। তাদের মাঝে একটা প্রাচীর পড়ে যাবে, পর্দা পড়ে যাবে, যার ভিতরে আল্লাহ রহমত, বাহির অংশে আজাব থাকবে। ইউনাদুনাহুম, এবারে জাহান্নামীরা বলবে, পাপীরা বলবে, মুনাফিকরা বলবে, আল্লাহ নাকুম মাকুম, আমরাও তো তোমাদের সঙ্গী ছিলাম, আমরা তোমাদের সঙ্গে ছিলাম না, মুনাফিকদের সাথেই থাকবে। কালু বাবা, তারা বলবে হ্যাঁ তোমরা আমাদের সঙ্গী ছিলে, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম অতরাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়াগাররাকুম আমানিয়্যু হাত্তা জা আমরুল্লাহ ওয়াগাররাকুম বিল্লাহিল গুরুর, তারা বলবে হ্যাঁ তোমরা আমাদের সঙ্গী ছিলে, তবে তোমরা নিজেরাই নিজেকে বিপদগ্রস্ত করেছো, ফাতানতুম আনফুসাকুম বিপদগ্রস্ত করেছো, তোমরা অতরাব্বাসতুম, তোমরা অপেক্ষা করতে, দেখি মুসলমানদের কোন সময় ভালো অবস্থা তখন ভালো যুদ্ধ, খারাপ দেবে পিছিয়ে যেতে, আর অত্যাবর্তন তোমরা সন্দেহ করতে, অপরাধ তোমরা আমারই এবং তোমাদের বিভিন্ন আশা আকাঙ্ক্ষা তোমাদেরকে ধোকায় ফেলে রেখেছিল। এভাবে জাহান্নামীরা আর একটা আবেদন করবে, একদিনের জন্য হজরত সুজন আল্লাহ আল্লাহ থেকে হালকা করে দেয়, কোরআন কারিমের সূরায়ে গাফের সূরাল মোমেন এই সূরার 49-50 নম্বর আল্লাহ বলছেন, অকালাল্লাযীনা ফিন্নার, জাহান্নামে তারা বলবে লিখাজানাতে জাহান্নাম, জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতাদেরকে বলবে, উদুউ রাব্বাকুম, তোমরা একটু তোমাদের রবকে ডাকো, তুখাফফিফু আন্না ইয়াওমান মিনাল আযাব, আল্লাহ যেন একদিনের জন্য হলে আমাদের আযাবটাকে হালকা করে দেন। কালু আওয়ালাম তাকু তাতিকুম রুসুলুকুম বিল বাইয়িনাত, জাহান্নামের ফেরেশতারা বলবেন, আচ্ছা তোমাদের কাছে কি রাসূলরা বাইয়িনাত নিয়ে সুস্পষ্ট দলিল নিয়ে আগমন করেন নাই? কালু বালা, তারা বলবে হ্যাঁ এসেছিল। কালু ফাদু ওয়ামা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল, ফেরেশতা বলবে তোমরা নিজেরাই ডাকো, আমরা তোমাদের পক্ষে ডাকতে পারবো না, আর কাফেরদের দোয়া নিষ্ফল হবে, কোনো কাজে আসবে না। এরকম ভাবে তারা মৃত্যুর জন্য দোয়া করবে, যারা যদি মৃত্যুর পারতাম, আল্লাহ তা বলছেন, আম্মা মান উতিয়া কিতাবাহু বিশমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, তারা বলবে যে হায় যদি আজকে আমার কিতাব আমল নামা দেওয়া না হতো, ওয়ালাম আদ্রি মা হিসাবিয়া, আমার হিসাবটা আমি না জানতাম, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় যদি আমার একটি মৃত্যু হয়ে যেত, মাগনা আন্নি মালিয়া, আমার সম্পদ কোনো কাজে আসলো না, হালাকা আন্নি সুলতানিয়া, আমার সব ক্ষমতা শক্তি সব শেষ হয়ে গেছে। এরকম ভাবে কোরআন কেন একটা বাতিল সূরা যুখরুফের 77-78 নম্বর আয়াত, ওয়া নাদা ইয়া মালিকু, জাহান্নামীরা ডাকবে হে মালিক, জাহান্নামের ফেরেশতার নাম, লিয়াকযি আলাইনা রাব্বুকা, তোমার রবকে তুমি ডাকো যেন তিনি আমাদের ব্যাপারে ফয়সালা করে দেন। কালা ইন্নাকুম মাকিসুন, ফেরেশতারা জবাব দেবে তোমাদের এখানে থাকতে হবে। এরকম ভাবে জাহান্নামীরা আফসুস করবে, আল্লাহ তারা বলছেন তারা আফসুস করবে, হ্যাঁ যে দুনিয়াতে আসার আগে কিছু নেক আমল করতাম, সূরা আল ফজরের 23-26 তোমাদের বলা আছে, জাহান্নাম, সেদিন জাহান্নামকে তাদের সামনে উপস্থিত করা হবে, সেদিন মানুষেরা স্মরণ করবে, ওয়ান্না লাহুল যিকরা, কিন্তু ওই স্মরণ করা কোনো কাজে আসবে না, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, তারা বলবে হ্যাঁ যদি আমার এই জীবনের জন্য কিছু অগ্রিম আমল করে আসতাম, এই দিন তাদেরকে এত শাস্তি দেওয়া হবে যে শাস্তি অন্য কাউকে দেওয়া হবে না, বলে আয়ুকে আহাদ, এবং সেদিন তাদেরকে এমন ভাবে বাধা হবে অন্য কাউকে এরকম বাধা হবে না। এরপরে তারা আফসোস করে বলবে, হায় যদি আমাদের বিবেক বুদ্ধি কাজে লাগাতাম। কোরআনুল করিম বলছে সূরা আল মুলকের 7-11 নম্বর আয়াত, ইদাউল কুফিয়া সামিউলাহা শাহীক ওয়া হিয়া তাফুর, যখন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন তারা জাহান্নামের শব্দ বিকট শব্দ শুনতে ও শাহীকান বিকট শব্দ শুনতে পাবে, ওয়া তাফুর, এবং জাহান্নাম উত্তপ্ত জোশ মাঠে থাকবে, আকাদ তামাইয়াজু মিনাল গাইজ, যেন জাহান্নাম রাগে কবে ফেটে যাচ্ছে। কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন, যখন সেখানে এক একটা দলকে বানানো হবে জাহান্নামে, তাহলে খাজানা তুহারা, জাহান্নামে বাবান্না বলবেন আলাম ইয়াতিকুম নাজির, তোমাদের কাছে কি কোন নাজির সতর্ককারী আসে নাই? কালু বালা কদ জাআনা নাজির, তারা বলবে হ্যাঁ আমাদের কাছে নাজির এসেছিল, সাবধানকারী এসেছিল, তাকাদ্দাবনা, আমরা তাদেরকে মিথ্যাবাদী মনে করেছিলাম, অকল্লা মা নাযালাল্লাহু মিন শাই, এবার আমরা তাদেরকে বলতাম যে আল্লাহ কিছু নাজির করেন নাই, বরং তোমরা গোমরাহির মধ্যে আছো, ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, অকল এবং তারা বলবে লাউ কুন্না নাসমাউ ওয়া নাকুলু, আজকে যদি আমরা ওই সময় যদি শুনতাম আর যদি চিন্তাটা কাজে লাগাতাম, বিবেক বুদ্ধি কাজে লাগাতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, তাহলে আমরা আজকে জাহান্নামে অগ্নিতে জ্বলতাম না। তারা পূর্বদম্বিহীন, তখন তারা তাদের গুণাগুলোকে স্বীকার করবে, অন্যায়কে স্বীকার করবে, কিন্তু আল্লাহ তারা বলছে ফাসহ কানলিয়া সাবিস সাইর, এই জাহান্নামীদের জন্য বড় খারাপই আছে, তাদের আর কোন মুক্তির পথ থাকবে না। এমনি ভাবে তারা আক্ষেপ করে মাটি হয়ে যেতাম, যদি কেয়ামতের মাঠে পশুদের বিচার হবে, তারা যে যাকে অন্যায়ভাবে অত্যাচার করেছে এটার বিচারের পরে বলা হবে কুন্তু আমার মাটি হয়ে যাও, এটা দেখার পরে জাহান্নামীরা বলবে হ্যাঁ আজকে আমরা মাটি হয়ে যেতাম, এর মানে হচ্ছে এই দুনিয়াতে আমরা মানুষ দ্বারা পেশ হতাম, রাষ্ট্রে মাটি হয়ে যেতে পারতাম। সুরায়ে নাবার 40 তমাতে বলা আছে, ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু, সেদিন মানুষরা যখন তাদের আমলগুলো দেখবে, দাতা অগ্রিম পাঠিয়েছিল, ওয়া ইয়াকুলু কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, কাফের বলবে হায় যদি আজকে মাটি হয়ে যেতাম। এমনি ভাবে কাফেররা আল্লাহ ঠিক করে বলবে হায় আমরা যে অমুককে বন্ধু না দাঁড়াতাম, কোরআন বলছে ইয়াউমা ইয়াদু যালিম আলাইয়া দাইহি, সেদিন জালেম আমাকে আঙ্গুল কামাবে আর বলবে ইয়াকুলু আলাইতানি ইত্তাখাযতুমা রাসূলা সাবিলা, হায় যদি রাসূলের সঙ্গে বন্ধুত্ব করতাম, রাসূলের পথে চলতাম, ইয়া লাইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানা খলিলা, হায় আফসোস যদি আমি অমুককে বন্ধু না বানাতাম, অমুককে নেতা না বানাতাম, অমুকের তরিকা না চলতাম, লাকাদ আযাল্লানি আনি যিকরি বাদা ইযদানি, আমার কাছে আল্লাহর কালাম আসার পরেও আল্লাহর বিধান আসার পরেও আমাদেরকে গোমরাহ করেছে। স্পষ্ট বিষয় কোরআনের আয়াতে স্পষ্ট বলা আছে, অন্ততে আত্মার মানুষের আন, হে নবী আপনি যদি পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ লোকদের অধিকাংশ লোকের মতের অনুসরণ করেন, যা বর্তমানে ভোটের মাধ্যমে প্রতিফলিত হয়, এটার অনুসরণ করেন, এদের লুক আন সাবিলিল্লাহি, ওরা আপনাকে আল্লাহর রাস্তা থেকে গোমরাহ করে ফেলবে। আল্লাহর স্পষ্ট বিধান, নেতারা স্বীকার করছে না, এটা ইসলামী গণতন্ত্র, এটা ইসলামী গণতন্ত্র, ভোট আক্রমণ একটা বিধান, ভোটের মাধ্যমে দিন কায়েম করা হবে, অথচ আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন এই গণতন্ত্রের মাধ্যমে দিন কায়েম হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তোমাদেরকে দিন কায়েমের জন্য 5টা কাজের আদেশ করছি, আমর কুম বিল জামা, আমি ইসলামী আত্মা, আমি হিজরত ওয়াল জিহাদ, এটাকে বাদ দিয়ে নিজেরা দেখবে জিহাদ করতে হলে কঠিন হবে, এই যে ওটাকে বাদ দিয়ে গণতন্ত্র ঢুকে গেল, এইভাবে একদল এদিকে নিয়ে গেল আর একদল নিয়ে গেল, আল্লাহর কোরআনের অজিফা চলবে না, রাসূলের দেওয়া অজিফার দরকার নাই, অজিফার কোনটা মানুষ তৈরি করলো, পাশান পাশের জিকির, খাতমে খাদে গান, খাতমে নারিয়া, দুরুদে তাজ, দুরুদে হাজারি, আরো কত রকমের বেদাওয়াত তৈরি করে এইগুলোকে শূন্য বানিয়ে ফেললো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখেরেন কাজে হয় না, এখন অজিফা চলেছে উদ্যোগে আয় খায় পাকে রেহে মানা পড়াকে একটা অজিফা আনিয়ে ফেলেছে, সকাল সন্ধ্যা পাঁচ চলে এরকম খতনা খাবান খতনা মারিয়া দুর্গা হাজারি আরো কত বেদাত তৈরি করেছে। তাহলে আমার এটাই কামতের মাঠে বলবে লকদ আযাল্লানি আনি যিকরি, আল্লাহ রাসূলের তরিকা আল্লাহ পরিষ্কার করেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনা জান্নাতা ইল্লা মান আযা, আমার সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করবে, কিন্তু যারা অস্বীকার করেছে তারা ছাড়া। সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন আমার আল্লাহ ইয়া রাসূলুল্লাহ কে অস্বীকার করো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আতা আনি দাখালাল জান্নাহ, ওমান আসামি ফকদ আবা, যে ব্যক্তি আমার মৃত্যু বলো আমার তরিকায় চলল সে নাজাত পাবে জান্নাতে যাবে, আর যে ব্যক্তি আমার তরিকার অমান্য করলো সে জাহান্নামে যাবে। আল্লাহ তা পরিষ্কার করে বললেন আমি রাসুলের ইত্তেবা করো, আমি উত্তর করো, রাসুলের উত্তর করা হলো এখান থেকে সরে বলো না, রাসুলের তরিকা না, তিস্তিয়া সাবেরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া এই তরিকায় চলে না যাত্রা হবে সৎকার রাস্তা। আল্লাহ রাস্তা বলে তরিকার বলে রাসুলের তরিকা দিয়ে সরাইলে কয়েকম লোকেরা, একবার শাসক গোষ্ঠী গণতন্ত্রীরা আর একবার পুরো তরিকা যারা বিভিন্ন রাস্তা তৈরি করেছে, এটা পরিষ্কার। কোরআন বলছে লাকাদ আদাল্লানি আনিল যিকরি বাদা ইয যাআনি, আমার কাছে হেদায়েত আসার পরে আমাদেরকে তোমরা গোমরা করেছিলে, এরা অপভ্রষ্ট করেছে। ফাকানা শাইতানু লিল ইনসানি খাযুলা, সূরা ফুরকান এই সূরা 27 থেকে 29 নম্বর আয়াত পর্যন্ত আছে। এরপরে জাহান্নামীরা আফসোস করবে, হায় যে আরেকবার দুনিয়ায় ফিরে যেতে পারতাম, আজকে নেতা যেরকম আমাদেরকে বাড়া করতে সম্পর্ক ছিন্ন করছে, দুনিয়া একবার যেতে পারলে আমরাও বেতন সম্পর্ক ছিন্ন করতাম। এটা সূরা বাকারা 166 থেকে 67 আয়াত। ইত্তাবারু আল্লাযীনা তুবিউ মিনাল লাযীনা ইত্তাবাউ ওয়া আউল আযাব ওয়া তাকাত্তা বিল আসবাব ওয়া ক্বালা আল্লাযীনা ইত্তাবাউ, আ যারা কি আনুগত্য করত, যারা অনুসারী ছিল, তারা বলবে লাউ আন্না লানা কাররাতান, যদি আজকে আমাদেরকে আরেকবার দুনিয়া দেওয়ার সুযোগ দেওয়া হতো, আমরা ওদের থেকে সম্পর্ক ছিন্ন করতাম, বাড়া করতাম, যেভাবে তারা আজকে আমাদের থেকে বাড়া করেছে। আল্লাহ বলছেন এভাবে তাদেরকে কামতের মাঠে তাদের আমলগুলো আফসোসের জন্য দেখানো হবে। নার, যত আফসোস করো তাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে না। এমনিভাবে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ওরা আশ্বস্ত বলবে না লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা রাসূলা, হায় যদি আমরা আল্লাহ না আলোচনা করতে পারতাম। এরকম তারা আশ্বস্ত করবে আজকে যদি স্ত্রী সন্তান সবকিছু দুনিয়া মুক্তি পেতাম, ইবাদতুহুম ইয়াদুল মুজরিম লা ইয়াস্তারি মিন আযাবিন ইয়ালাইহি বানিহি ও সাহিবাতি ওয়া আখিহি ও ফাসিলাতিল লাযী তুবি তামান ফিল আরদি জামিআন সুম্মা ইউজি, তারা নিজের স্ত্রী সন্তান তার ভাই বন্ধু এবং তার পরিবারের সমস্ত আত্মীয়স্বজন সবগুলো যদি দিয়ে তারা মুক্তি পেত সে চেষ্টা তারা করত, কিন্তু তার কাজ হবে না। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু হুম কুফফারুন, যারা কাফের হয়েছে এবং কুফরের অবস্থা মৃত্যুবরণ করেছে, তারা ইউকবালা মিনা হাদিন মিনুল আরদ দাহান ওয়ালা ইস্তাদা বিহি, তারা যদি জমিনের পুরা যে পরিমাণ মাটি আছে এই পরিমাণ স্বর্ণের মালিক হয় ওটাও যে আল্লাহ রাস্তায় ফেঁকে হিসেবে তারা মুক্তিবরণ হিসেবে দেয়, আল্লাহ বলেন তারপরও আর গ্রহণ করা হবে না। উলাইকা লাহুম আযাবুন আলীমুন, এদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি, আমা লাহুম মিন নাসিরিন, এদের কোনো সাহায্যকারী থাকবে না। সূরা আলে ইমরানের 91 নম্বর আয়াত। এমনিভাবে জাহান্নামীদের দেশে এই সমস্ত আহ্বান শুনে দারোয়ানরা উপহাস করবে, মজাক করবে, তারও কিছু আলোচনা আছে, আজকে সেগুলো ভিতরে আলোচনা যাচ্ছি না। এইভাবে জাহান্নামের শাস্তিগুলো আমরা আলোচনা করলাম, উদ্দেশ্য হচ্ছে এই পরিস্থিতির নসিহাত গুলো আমাদের জন্য, আমরাও যেন কামতের মাঠে এই আফসোস করতে না হয়, একথা বলতে না হয় যে তোমরা যদি না থাকতে লাওলা আনতুম লাকুন্না মুমিনিন, তোমরা যদি না হতে তাহলে আমরা মুমিন হয়ে যেতাম। আমরা যেন কোরআন হাদিস পাওয়ার পরেও কোন ব্যক্তি কি বলল বুজুর্গদের দ্বারা নেতা নেত্রীর দ্বারা বড় আলেমরা যেন কোরআন হাদিসকে দাতাই না করি, বরং কোরআন হাদিস দিয়ে আমরা আলেমদেরকে দাতাই করব। এটা আমিও পরিষ্কার করি, আমিও যদি কোন বিষয় করি এবং কোরআন সুন্নাহ তার না থাকে এটা পরিষ্কার, এটাকে আমার মুখে ছুড়ে মারতে হবে, ওটা আমার বাতিল। দুনিয়ার কোন ব্যক্তি ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেছেন আল্লাহর রাসূলের কবর দিকে ইঙ্গিত করে যে বিনা বাক্যে দুনিয়ার মানুষের মধ্যে একজনকে মানতে হতো সেই লোকের কবর সে ইন্দাহাদার কবর, এই কবর ছাড়া অন্য কারো কথা বিনা বাক্যে মানা যাবে না, এটা পরিষ্কার। একজন প্রিন্সপ বলল তিস্তিয়া সাবিরিয়া তরিকা মানতে হবে, আপনি ঢুকে পারলেন, প্রিন্সপ বলল অন্য উত্তরায় দায়ে পাকে রেহমান রহিম, আপনি পড়া শুরু করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নামাজের পরে বল আল্লাহু আকবার, তিনবার বল আস্তাগফিরুল্লাহ, এরপর বল আল্লাহু মিনকা সালাম আমিনকা সালাম তাবারাক তাআলা জালালুল ইকরাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রতি নামাজের পরে সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, তিনবার একবার করে দাও, মাঝের পরে তিনবার, তাদের পরে তিনবার দাও। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামাজের পরে ফরজের পরে 33 সুবহানাল্লাহ, 33 আলহামদুলিল্লাহ, 33 আল্লাহু আকবার, সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো পড়ো। এর পরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহু কুল্লু শাইইন কাদির, আল্লাহুম্মা লা আমানা আলা মা আতাইতা ওয়া লা মুতা লিমা মানাতা ওয়া লা ইয়ানফা যাল বাদ্দু মিনকা তাদ্দু। এই আল্লাহর নবীর দাও উদিশা, এইগুলো কাজে লাগে না। অধিকার চলে গেছে কোনগুলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুরূদ ছেড়ে শিখালেন কেন করতে হবে? সেই দুরূদ বাদ দিয়ে এখন দুরূদ চালু হয়ে গেছে বালা গালিলা। সবার দ্বারা বক্তারা মহাব্বতের সঙ্গে করুন, মহাব্বতের সঙ্গে বালা গালিলা। বালা গালিলা কোন দুরূদ শৈবের নাম? বালা গালিলা একটা কবিতা। ফার্সি ইরান দেশের একজন কবি ছিলেন শেখ সাদি, উনি বই লিখেছেন গুলিস্তা অবস্থা, ওই গুলিস্তা কিতাবে এই কবিতা বলে আছে। এই কবিতার অর্থ আমার দশ লিখ আছে কেমনে? এখানে বালা বামানি কি পৌঁছিল, আর উড়া মানে কি উচ্চ মাকামে, বেকা মানে মানে কি নির্যোগ্যতায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি উচ্চ মাকামে পৌঁছেছেন, এটা কি তার নিজের যোগ্যতা না আল্লাহর রহমত? কোনটা? আমরা কোরআন বলেন দেখব স্বেচ্ছাবি কি বললো, এটা মানা বলি না। আমরা কোরআন থেকে দেখি আল্লাহ বলছেন, আলামি আজিবিকা ইয়াতিমান সাআওয়া, আপনাকে আল্লাহ ইয়াতিম পেয়েছেন বলে আশ্রয় দিয়েছেন না? আপনাকে আল্লাহ পথের দিশাহীন দাঁড়ালাম পেয়েছেন, আপনাকে আল্লাহ কি হেদায়ত দান করেন নাই? অজলাকে আড়ালাম পাহাড়, না আপনাকে আল্লাহ তারা পেয়েছেন খালি হাতে একেবারে অসহায়, আপনাকে আল্লাহ তার ধনী বাড়িয়ে দিয়েছেন না? আল্লাহ তালা কুমার বলছেন, এরপর আল্লাহ বলেছেন, হে নবী আপনার মর্যাদা আপনার জিকিরকে আমি উচ্চস্থান দান করেছি। সব দিয়েছেন কে? বলা গেল না দেখতে আমার নিজের যোগ্যতা বেঁচে গেল। আমরা কি শেখ সাদির কথা মানবো না আল্লাহর কালাম মানবো? এটা কোনো দুরূদ না, এটাকে দুরূদ বাদ দিয়ে এটাকে লাগাই দেওয়া কি জন্য? এটা ভালো লাগে না। পরের জামাতের পরে আল্লাহর নবীর বাপ নাম অভিধা যেগুলো প্রত্যেকটা হারিকে বলা আছে সেইগুলো ভালো লাগে না, সেইগুলোকে বাদ দিয়ে নবীর সুন্নাকে বাদ দিয়ে তার জায়গায় বেদাত তৈরি করছে আল্লাহুম্মা আমিন মোনাজাত। এই মোনাজাত কোরআনে নাই হাদিসে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের সালাতের অধ্যায়গুলো খুলুন, বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ, তিরমিজির প্রথম দিকের শুরু দিকে আমি দিয়ে বলেছি কিতাব সালাতের, বলা আছে তাহরীমুহা তাকবীরু ওয়া তাহলীলুহা আত-তাসলীমু। তাকবীরে তাহমিদে নামাজ শুরু হবে, সালাম দিয়ে নামাজ শুরু হবে, শেষ হয়ে যাবে, নামাজ শেষ হয়ে গেল, এরপর ইমামের মুক্তাদিকে সম্মিলিত কোনো কাজ নাই। এরপরে সম্মিলিত যে ওয়াদ তৈরি করা হয়েছে এটা কব বেদাত, এটা কি বেদাত? এই বেদাত দিয়ে বর্জন করা। যেই কোনো কাজ প্রত্যাংশ করে থাকি দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে এখলাস নিয়ত, শেষ মুক্ত এখলাস থাকতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ হুকুমতি করতে হবে। দুই নম্বর হচ্ছে এত্তেবা সুন্না, দুই নম্বর কি এখলাস আছে, একেবারে চোখের পানি ছেড়ে দিচ্ছে, খুশি খুশি সঙ্গে করছে, এবাদত করছে। যারা বেদাতিরা তারা কি কান্নাকাটি করে না? অনেক ওই কান্নাকাটি থেকে বিভ্রান্ত হয়, পীরে মুর্দা কান্দায়, এই ব্যাটা কান্দি হবে নাকি? দুইটা শর্ত পূরণ করতে হবে। এক নম্বর শর্ত হচ্ছে এখলাস নিয়ত, এখলাস করতে হবে, এখলাস আছে চোখের পানি ঝরছে, এক ক্লাস গোপনে বাদত করছে পীরে মুরিদ, ঠিক আছে। আমি জিজ্ঞেস করি, মাগরিবের নামাজ জোহরের নামাজ ফরজ করার পরে আমরা তাওরাত, আসর করার আগাত, তাওরাত, এশা করার আগাত, তাওরাত, মাগরিব করার আগাত, এখন যদি কোনো ব্যক্তি মাগরিবের নামাজকে চার আগাত পড়ে এখলাসের সঙ্গে খুশু খুশুর সঙ্গে ঠিক মতো রুজু করে একটার চোখের পানি ছাড়িয়ে দেওয়া এবার করে নামাজ হবে না বাতিল হবে? কেন বাতিল হবে? অসুবিধা কি? অসুবিধা কি? এই কথাই বলে অসুবিধা কি? অসুবিধা কি? আমি তসবিহ আমি করবো, আব্বার কথা বলবো, আল্লাহ তাই করবো, সুবহানাল্লাহ আজিম বলবো, সুবহানাল্লাহ আলা বলবো, সবাইকে মাথা লুটিয়ে দিব। হাদিসে বলা আছে, ইন্না কামানা ইয়াকুন আব্দুল্লাহ সাবেদ, বান্দা আল্লাহ সবচেয়ে নিকট করতে তখন যখন সে শ্রদ্ধায় থাকে, এই শ্রদ্ধা বুঝতে পারবে, রুখ রাখতে পারবে, সুবহানাল্লাহ আজিম বাড়বে, আলা বাড়বে, তারপর নামাজ সহিনা বাতিল। অসুবিধা কি? রসুলের তরিকা হয় নাই, কে হয় নাই? এইটা যেরকম পরিষ্কার রসুলের তরিকায় না হওয়ার করে বাতিল, ঠিক সেরকম ভাবে আল্লাহ রসুলের তরিকায় দান নাই, এটা যত ভালো উদ্দেশ্যে যত বড় তিন পরিবার শুধু বাতিল, চিত্রিয়া বাতিল, কাতিয়া বাতিল, রসুলের বাতিল, কাঁচন বছর দিকে বাতিল, ইমরান দিকে বাতিল, এগুলো নবী করেন নাই, কে করেন নাই? ভাইরা আমার হচ্ছে দম পাথান পা ছয় লতি সার দুটির কোন আদমি করে আছে? এগুলো আছে কোন কেনা নেয়? পীর সুবিধার তৈরি করা কিতাব আছে, এটা পরিষ্কার মনে রাখতে হবে। আল্লাহ নবীর মাধ্যমে দিনকে মুকাম্মল করে দিয়েছেন, পরিপূর্ণ করে দিয়েছেন। এই বিল্ডিং যখন পরিপূর্ণ হয়ে যাচ্ছে, এখন যদি কেউ আসে একটা স্বর্ণের ইট নিয়ে বা হীরকের ইট নিয়ে একবারে লাগান, লাগানো যাবে? লোকটা বলবে আপনার পুরো বস্তিবার যে মূল্য, তারপরে দুধ বেশি একটা হীরকের মূল্যের দাম, একবারে লাগান। আমি বলবো আমার কাজ শেষ হয়ে গেছে, লাগানো সম্ভব না। এরপরে লাগাইতে হয় তাহলে কি করতে হবে? ওই পরিমাণ জায়গা ভাঙতে হবে, ঠিক কিনা? এইটা যেরকম পরিষ্কার ঠিক সেরকম ভাবে আল্লাহ আব্দুল আলমিন তার রসুলের মাধ্যমে দ্বিস্তরের বিল্ডিংকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ তখন বলে দিয়েছেন, আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে মুকাম্মাল করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি। আমার নামত কোরআনের ধারক আমি সমাপ্ত করে দিয়েছি। ওরা দিত নতুন ইসলামা দিনা এবং কামত পর্যন্ত জন্য চিরস্থায়ী ভাবে তোমাদের দিন, তোমাদের জীবন ব্যবস্থা, তোমাদের ধর্ম দায়ী হলো। এটার জন্য আমি ইসলামকে মনোনীত করেছি। আল্লাহর মাধ্যমে ইসলামের বিল্ডিং পরিপূর্ণ হয়ে গেছে। এই বিল্ডিং এর থেকে কোন কিছু কমানো যাবে না, এই বিল্ডিং এ নতুন করে কোনো ঢুকানো যাবে না। সুতরাং যারা পরিষ্কার আজকে এখনো তারা বিভিন্ন পীরের তরিকায় মনে করেন যে বেদাতে হাসানা, এটা বেদাতে হাসানা, স্বপ্নে খেদান তৈরি করলো, স্বপ্নে জ্বালানি তৈরি করলো, স্বপ্নে কি করলো, আইল্যান্ড কোশ আছে সেটা কি এক লাখ বার করার কথা আছে নাকি? এরকম ভাবে পীরের জিকির তৈরি করলো, সৃষ্টিয়ার জিকির একরকম, সাবেরিয়ার জিকির একরকম, নকশালের জিকির একরকম। এই সবগুলো আল্লাহর নবী করেন নাই, আল্লাহর নবীর মাধ্যমে যে দিন মুকাম্মাল হয়েছে সেই স্থান এগুলো নাই, অথবা এগুলো সব বিভাগ এগুলো বর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলিকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।